চার দিকে ডাক শোনা যায় আল জিহাদের, চার দিকে ডাক শোনা যায় আল জিহাদের, পুরা তাওহীদি নিশান চলো কাশ্মীর আর কা, আজ বাঁচাও মজলুমান চলো কাশ্মীর আর কা, নবীজির তরিকা ধরে চলো জিহাদের ময়দানে, নবীজির তরিকা ধরে চলো জিহাদের ময়দানে, কোরআনের আদেশ পালনে চলো আরকানের ময়দানে, কোরআনের আদেশ পালনে চলো আরকানের ময়দানে, আজ লক্ষ মায়ের প্রাণ কেড়ে নেয় পাপিষ্ট হায়ান, আজ লক্ষ মায়ের প্রাণ কেড়ে নেয় পাপিষ্ট হায়ান, আজ বাঁচাও মজলুমান চলো কাশ্মীর আর কা, আজ বাঁচাও মজলুমান চলো কাশ্মীর আর কা, চার দিকে ডাক শোনা যায় আল জিহাদে, চার দিকে ডাক শোনা যায় আল জিহাদে, উড়া তাওহীদি নিশান চলো কাশ্মীর আর কা, আজ বাঁচাও মজলুমান চলো কাশ্মীর আর কা, আজ আখি মেলে দেখো সাহাবাদের ঘটনা, আজ আখি মেলে দেখো সাহাবাদের ঘটনা, ওরা ডাকছে তো মায়াজ বেঁধে জিহাদিয়া মামা, ওরা ডাকছে তো মায়াজ বেঁধে জিহাদিয়া মামা, প্রাণ বিসর্জন দিলেন হামজা উহুদের ময়দান, প্রাণ বিসর্জন দিলেন হামজা উহুদের ময়দান, আজ বাঁচাও মজলুমান চলো কাশ্মীর আর কা, আজ বাঁচাও মজলুমান চলো কাশ্মীর আর কা, চার দিকে ডাক শোনা যায় আল জিহাদে, চার দিকে ডাক শোনা যায় আল জিহাদে, উড়া তাওহীদি নিশান চলো কাশ্মীর আর কা, আজ বাঁচাও মজলুমান চলো কাশ্মীর আর কা, আজ কর্ণ খুলে শোনাও শত শিশুরা হাজারি, আজ কর্ণ খুলে শোনাও শত শিশুরা হাজারি, দেখো তাদের আর তো না দে আজ আকাশ বাতাস ভারী, দেখো তাদের আর তো না দে আজ আকাশ বাতাস ভারী, অশ্ববেগে চলো সে থাই নিয়ে মেশিন গান, অশ্ববেগে চলো সে থাই নিয়ে মেশিন গান, আজ বাঁচাও মজলুমান চলো কাশ্মীর আর কা, আজ বাঁচাও মজলুমান চলো কাশ্মীর আর কা, চার দিকে ডাক শোনা যায় আল জিহাদে, চার দিকে ডাক শোনা যায় আল জিহাদে, উড়া তাওহীদি নিশান চলো কাশ্মীর আর কা, আজ বাঁচাও মজলুমান চলো কাশ্মীর আর কা, উড়া তাওহীদি নিশান চলো কাশ্মীর আর কা, আজ বাঁচাও মজলুমান চলো কাশ্মীর আর কা।